জুমা আদায় করার পরে আবারও বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন এসেছে, প্রস্রাব পায়খানায় যদি সময় যদি পানি পাওয়া যায় তাহলে কি ভিলাকুলু ব্যবহার করার প্রয়োজন আছে? দুইটা করা উত্তম, প্রথমে ঢিলা ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করা উত্তম, বাকি যদি একটার উপর নির্ভর করে অসুবিধা নেই। কোরআনে একটা আয়াত আছে, ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোবা মসজিদের এলাকায় যারা বাসিন্দা ছিল তাদের প্রশংসা করে আয়াত নাজিল হয়। যারা হজ করেছেন ওমরা করেছেন তারা জানেন কোবা মসজিদের একেবারে এই জায়গাটায় মেহরাবের উপরে আয়াত লেখা আছে। আয়াতের অর্থ হচ্ছে সেখানে এমন কিছু লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে ডাকালেন যে তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো যে কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তারা বলল যে আমরা প্রথমে ঢিলা ব্যবহার করি, এরপরে আমরা পানি ব্যবহার করি। বলে হ্যাঁ, এই জন্যই তোমাদের এই প্রশংসা করা হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যদি দুইটা ব্যবহার করার সুযোগ থাকে তাহলে দুইটা ব্যবহার করা, আর যদি সুযোগ না থাকে তাহলে যে কোনো একটা করলে চলবে। আর এই যে কোনো একটার মধ্যে পানি দিয়ে পরিষ্কার করা উত্তম, এটা সবচেয়ে বেশি উত্তম। পানি না পাওয়া গেলে শুধু ঢিলার উপর নির্ভর করলে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর দেখেন জাহান্নামে বেশিরভাগ সংখ্যায় নারী। এ বিষয়ে সহিহ হাদিসের নাম বলুন। এটা আমাদের এই যে চলতি সংখ্যা পত্রিকা আছে আত্মবিয়ান, আমাদের এখান থেকে প্রকাশ পায় মাসিক পত্রিকা, এ বিষয়ে হাদিস দেওয়া আছে, ওখান দেখে নেবেন। ফাজাইল ও মাসাইল কি? ফাজাইলের ক্ষেত্রে দুর্বল জাল হাদিস গ্রহণযোগ্য কিনা, মাসাইলের ক্ষেত্রে সহি হাদিস লাগবে, এটা একজন তাবলিগের জামাতের কথা। ফাজাইল হচ্ছে ফজিলতের হাদিস, এটা করলে এত নেকি পাওয়া যাবে, এটা করলে এত নেকি পাওয়া যাবে, এটার নাম ফজিলতের হাদিস। মাসাইল হচ্ছে যে এই কাজটা কেমনে করবো। যেমন একটা হচ্ছে সালাত আদায় করলে এই মর্যাদা পাওয়া যাবে, সিয়াম রাখলে এই মর্যাদা পাওয়া যাবে, এগুলো ফাজাইল। আর সালাত আদায় করতে গেলে রুজু করতে হবে, তাকবীরে তাহরীম রাখতে হবে, সেখানে হাত কেমনে উঠাইবে, হাত কোথায় বাঁধবে, রুকু কেমনে করবে, সেজদা কেমনে করবে, সালাম কেমনে ফিরাইবে, আতাহিয়াত কেমনে পড়বে, এই সবগুলো হচ্ছে মাসাইল। এগুলো কি? তাহলে ফাজাইল হচ্ছে একটা আমল করার জন্য যে মর্যাদা উপকারিতা, এগুলো ফাজাইল। আর মাসাইল হচ্ছে ওই আমলটা বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন। ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, এটা এই ভারতবর্ষের ওলামাদের একটা উসুল, এটা কোনো সহি উসুল না। যেমন আপনি উল্লেখ করেছেন তাবলিগরা এটা বেশি প্রচার করেছে, আর ভারতবর্ষে আলেমরা এটাকে সূচনা করেছে, কারণ এদেশের যত হাদিস বেশিরভাগই জাল হাদিস, আর নইলে কম্পকে দুর্বল হাদিস। যেমন সর্বরাতের হাদিস বললাম, ইমাম তিরমিজি হাদিসটা লিখে নিজেই বলেছেন যে হাদিসটা কি, কিন্তু সেইটাকে দেখবেন যে কি প্রচার করা হচ্ছে। তো এ অঞ্চলের মানুষ এমনি দুর্বল হাদিসে বেশি ভক্ত, ফাজাইল পাইলেই হল, বয়ান করলে তো মজাদার হতে হবে, সহি কথা বললে অত মজা লাগে না, সহি কথা বললে সোজা কথা বলে মজা লাগে নাকি? আপনি দেখবেন আমাদের দেশে ওয়াজ করতে গিয়ে কি এক কাহিনী লয়, কানে হাত দিয়ে মারে চিৎকার, কি ভঙ্গিমাই না করে। এইগুলো না করলে তো ওয়াজ মাহফিল চলে না। এখন তো ওয়াজ মাহফিলের নামে কণ্ঠশিল্পীদের উদ্ভট নাড়া চড়া হয়, এইগুলো তারা বলে, কাজে এটা কোনো বিষয় না। ফাজাইলের ক্ষেত্রে বলেন, মাসাইলের ক্ষেত্রে বলেন, সহি হাদিস আমল করতে হবে, জাল হাদিস ভু হাদিস, এটা সুফিদের আদর্শ। এক সুফি অনেকগুলো হাদিস তৈরি করেছে, তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, ঘটনাটা উল্লেখ করা আছে আলিফ কান কি উলুমুল কোরআন এর কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা, কিতাবের নাম কি আলিফ কান কি উলুমুল কোরআন, অনেক বড় কিতাব উসুলে কোরআনের উপর। ওটার শেষ দিকে গিয়ে লিখেছেন একজন সুফি একটা হাদিস তৈরি করেছে, হাদিসটা যে প্রচার করে তাকে একজন জিজ্ঞেস করল হাদিসটা দলিল কি, সে বলে আমি শুনেছি ওই বুজুর্গ থেকে। আচ্ছা গেলাম ওই বুজুর্গের কাছে, তুমি কার কাছ শুনিস, সে বললো ওই বুজুর্গের থেকে। তুমি কার কাছ থেকে, সে বললো আমার সাথে চলো। নিয়ে গেলে খানকায় সুন্দর আলিশান বিল্ডিং, ভিতরে একজন তিস্তা বসে আছে, আশপাশে আরো অনেক আলেমরা তৈরি বসে আছে। উনিকে বললেন যে আপনার থেকে হাদিসটা বর্ণিত আছে, আপনি কোথায় পেয়েছেন? বুজুর্গ সাহেব বললেন যে আমি দেখলাম যে মানুষ এখন কোরআন পড়ে না, কোরআন বিমুখ হয়ে গেছে, তাই কোরআনের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য হাদিসটা তৈরি করেছি, আকৃষ্ট করার জন্য। এখান থেকে সুফিদের একটা পরিভাষা আছে, উৎসাহ প্রদানমূলক হাদিস তৈরি করে বলা যায়। আপনি দেখবেন আরবি পড়তে পারলে আপনি দেখবেন সহি মুসলিম, এই মুসলিমের একটা প্রখ্যাত সারা আছে শরীফ নববী, সহি মুসলিমের একেবারে শুরুর দিকে মুকাদ্দামা মুসলিম, ওখানে একটা হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, মানে আমি যেটা বলি নাই এইটা আমার নামে চালাইয়ে দিল, বলল কল রাসূল, রাসূল রাসূল বলেন নাই, এটার নাম হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন নাই এমন হাদিস তৈরি করে বলা যে রাসূল সাল্লাম বলেছেন, এটার নাম কি? এই জাল হাদিস তৈরি করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মানে আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে চালিয়ে দিল, সে যেন অবশ্যই তার ঠিকানাটা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এখানে এই হাদিসের ব্যাখ্যা করতে উনি লিখেছেন যে সুফিরা তারগিব ও তারহিব মানে আল্লাহর থেকে ভয় দেখাবার জন্য, আল্লাহর দিকে উৎসাহ করার জন্য হাদিস তৈরি করা জায়েজ মনে করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী লিখেছেন যে এটা কোনো ক্রমেই জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেহ আমার নামে মিথ্যা হাদিস তৈরি করলো তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেক। এখানে বলা হয় না যে উৎসাহমূলক হাদিস তৈরি করা যাবে। আর তাছাড়া আপনি তো মিথ্যা বললেন, আপনি বলছেন কলা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এমন কথা আপনি বলে বললেন রাসূল বলেছেন, তো সেই রাসূলটা কে? সেই রাসূল তো আপনি নিজে। সেই রাসূল কে? সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, কারণ তিনি বলেন নাই, আপনি তৈরি করে বলছেন, তাহলে রাসূলটা আপনি নিজে। তাহলে এতে পরোক্ষভাবে নিজেকে রাসূল বলে দাবি করা হচ্ছে। এই জন্য জাল হাদিস কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। দুর্বল হাদিস যদি সহি হয়, যাচাই বাছাই করে সহি বানানো যায়, ভিন্ন কথা। আর নাহলে জাল হাদিস জয়ীফ হাদিস এগুলো ফাজাইলের মধ্যে গ্রহণযোগ্য, মাসাইলের মধ্যে গ্রহণযোগ্য না, এটা আর একটা বানানো হাদিস, এটা আর একটা বানানো উসুল। ওই জাল হাদিস যেমন ভুয়া, আর সেই ভুয়াকে বাজারজাত করার জন্য যে উসুলটা বানাইছে তাও কি বোঝেন নাকি বলছি? জাল হাদিস কি? ভুয়া। আর এই ভুয়া হাদিসগুলো বাজারজাত করার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য, গ্রহণযোগ্য বানাবার জন্য যেটা তৈরি করেছে তাও কি? কাজে এটা তাবলিগে যারা খাইতে পারে, পীরের মুরিদে খাইতে পারে, আপনাদের জন্য না, এটা যারা সহি তাহকিক করে সহি আমল করতে তাদের জন্য এটা না। শেষ বিচারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করবেন নাকি সরাসরি সুপারিশ করবেন? সুপারিশের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আয়াতুল কুরসি আপনারা পড়েছেন, সেখানে পরিষ্কার বলা আছে মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, মান কে সে ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতিরেকে? কোথায় আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির একটা অংশ এটা। এখানে পরিষ্কার যে আল্লাহর সুপারিশ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি পাওয়ার পরে সুপারিশ করা যাবে, তাও মন গড়া সুপারিশ করা যাবে না। কোরআনে তাও বলা আছে, আল্লাহ যাদেরকে মনোনীত করবেন তাদের জন্য সুপারিশ করা যাবে। আপনি আপনার খালাতো ভাই মামাতো ভাই পার করে নিয়ে যাবেন এই সুযোগ নাই, আর আল্লাহর পক্ষ থেকে ঈমান ছাড়া শিরিক যুক্ত থেকে তার জন্য সুপারিশ করার পারমিশন হবে না। এখন সুপারিশ যারা করবে তারা কেমনে করবে, এটা বুখারী হাদিসে পরিষ্কার বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কিয়ামতের মাঠে মানুষেরা পরেশান হয়ে যাবে, সবাই যাবে আদমের কাছে, আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে তৈরি করেছেন নিজ হাতে, জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছিলেন, আপনি একটু আল্লাহর কাছে বলুন যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আদম বলবেন যে না না, আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহর হুকুম অমান্য করে নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছিলাম, তোমরা নূহর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে সবাই। নূহ বলবেন যে না না, আমার দ্বারা সম্ভব না, আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম। যাবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তারও প্রশংসা করা হবে, আপনি মুসলিম মিল্লাতের পিতা বলা হয়েছে আপনাকে, মিল্লাত আবিকুম ইব্রাহিম বলা হয়েছে। না না, আমার কাছে সুপারিশ তোমরা বলো না, আমি তিনটা মিথ্যা কথা বলেছিলাম, আসলে মিথ্যা বলেন না, উনি তাওরিয় করেছিলেন, যাই বলে আলোচনা করেছি আগে। তো আমি এখন আল্লাহর বড় কঠিন অবস্থা আছেন, যদি আল্লাহ আমাকে ধরে ফেলছে আমি কি উত্তর দেবো, আমার দ্বারা সমান নাফসি নাফসি তোমরা অবগ্রেস দাও। সেই মধ্যে এক একজন আসবে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে, ঈসা আলাইহিস সালাম বলবে যে না না, আমার দ্বারা সম্ভব না, আমাকে আমার মৃত্যু বা লোকেরা আল্লাহর পুত্র বলেছে, আল্লাহ যদি আমাকে ধরে আমি কি উত্তর দেবো, তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। লোকেরা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হ্যাঁ আমি এই কাজের জন্য। এরপরে হাদিসে আছে তিনি সেজদায় পড়ে যাবেন, আরো শের পরে সেজদায় পড়বেন এবং আল্লাহর এত প্রশংসা করবেন। হাদিসে বলা আছে, আপনার বুখারীর সুপারিশে অধ্যায়গুলো পড়বেন, হাদিসে দেওয়া আছে, ওখানে এত প্রশংসা আমি করব যে ভাষা আল্লাহ তারা তখন আমাকে শিক্ষা দিবেন। তারপরে তিনি সুপারিশ সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা আতাল তো ওটা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মাথা উত্তোলন করো, তুমি চাও, তুমি যা চাবে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, এ অনুমতি হয়ে গেল, এরপরে তিনি সুপারিশ করবেন। কাজী একেবারে তরাইয়া নেবে, পার করে নেবে, যে বলে উম্মত পার করে নিয়ে যাবে, এগুলো হচ্ছে ওই পীর মুরিদি যেমন খোপ, পীর মুরিদি ভুয়া, আর তাদের এই সমস্ত দাবি দাওয়াগুলো কি ভুয়া, আর বিশ্বাস করে যারা তারাও ভুয়া, যাদের দলিল হাদিস কিচ্ছু লাগে না, কোহলি মানি নাই, এরা বিশ্বাস করে। আপনারা কি বিশ্বাস করবেন নাকি? আমি একজন সেনাবাহিনীর সদস্য, আমরা ইউনিফর্ম পোশাক পরিহিত অবস্থায় বসে প্রস্রাব করা সম্ভব হয় না, এ অবস্থা দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ কিনা? দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না। বুখারীতে দুইটা অধ্যায় আছে, তিরমিজিতে দুইটা অধ্যায় আছে, দাঁড়িয়ে প্রস্রাব করা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা তা কওমি আন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কাল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সম্প্রদায়ের ডাস্টবিনের কাছে গেলেন, সেখানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিন কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি অভ্যাস ছিল বসে পেশাব করা, এটাও হাদিসে বলা আছে। কুফাররা মজাক করতো, উনজুরু ইলা হাযা রাজুল, এই লোকটাকে দেখো, ইয়াবুলু কামা তাবুলুল মারআত, এ পেশাব করে যেরকম মেয়ে লোকেরা পেশাব করে। তার মানে আরবে দাঁড়াইয়া পেশাব করা ছিল পুরুষত্বে পেশাব করা, আর বসে পেশাব করে মেয়ে লোকদের পেশাব করা। তো ওরা উপহাস করতো, দেখো এই লোকটা বসে বসে পেশাব করে। তো আল্লাহর নবীর অভ্যাস ছিল বসে পেশাব করা, কিন্তু ওজোর যদি থাকে তাহলে দাঁড়ায় পেশাব করা যাবে। ওখানে ওজোর ছিল, হয়তো আল্লাহ নবী দীর্ঘক্ষণ বসেছিলেন, বসার ব্যবস্থা ছিল না, অথবা ওখানে ডাস্টবিন বলা হয়েছে, এতে বোঝা যায় যে ডাস্টবিনের দিকে ফিরে পেশাব করেছেন, বিকল্প দিকে করলে লোকজন ছিল, এ কারণে ওখানে বসে পেশাব করেছেন। এখন ডাস্টবিনের দিকে উঁচু জায়গা, বসলে পরে উঁচুর দিকে পেশাব করে ছিটে আসবে, হয়তো সে কারণে তিনি ওখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। অথবা এটাও হতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য যায় দাঁড়িয়ে পেশাব করেছেন উম্মতকে জায়েজ দিয়ে দেওয়ার জন্য, দাঁড়াইয়া যদি প্রয়োজনে পেশাব করা ঠেকা পড়ে তাহলে করতে পারবে এই জাওয়াজ বুঝাবার জন্য, কিন্তু আসল সুন্নাহ হচ্ছে কি বসে পেশাব করা। বিষয়টা ক্লিয়ার? এয়ারপোর্টে গেলেন একবার আবুধাবিতে না কোথায় যেন সম্ভবত কোন ইয়ার কুয়েত বা কাতারে, পেশাব করার ব্যবস্থা নেই, পুরুষের পেশাবখানা গুলো সব হলে দাঁড়াই পেশাব করার, তা আমি কি করবো? আমরা তো কোনো সময় দাঁড়াই পেশাব করি নাই, অভ্যাস নাই। চিন্তা করলাম মেয়ে লোকের টাকা নিয়েছে, ঢুকে পড়লাম মেয়ে লোকের পেশাবখানায়, তো মেয়ে লোকের পেশাবখানে ঢুকার পরে পুলিশ গিয়ে হাজির, মেয়ে লোকের টাকে নাই দিতে, মেয়ে লোকের থেকে আসে বসছে, বসে ওখানে পুরুষ ঢুকছে, পুলিশ এসে বললো যে তো আর্মিতে বলার সময় আমি বোকা হয়ে গেলাম যে আমি আর্মি বুঝি না, বুঝলে সমস্যা, বুঝলে তোমার ঢোকা কি জন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, আর্মি বুঝি না বস, বাংলা বলার সময় কি বলতো তুমি, তো শেষ পর্যন্ত একটা বাঙালি ডাকলো ক্লিনার, আর্মি কেউ বুঝে না, তো কিছু বুঝে না সাইড হয়েছে, এখন এই তুমি বোধ বলতে পারো। আমি এটা বলার পরে আর একজন বক্তা সে বলতেছিল যে এরকম সে একবার মেহনা মেয়েদের কেনা ঢুকছিল, তো ঢুকার পরে এক মহিলা এসে বলল যে আপনি এখানে লেখাপড়া জানেন না, সে বলল যে জানি বলে দেখে ঢুকছি, জানি বলে দেখে ঢুকলাম, তো কেমন করে জানি বলে ঢুকলাম, ওই আপনার সঙ্গে আমার মিল আছে সেজন্য, মেয়ের ওটা সরে গেল, কিসের মিল আছে আপনি কি বলেন, বলে না না ওই মিল না, মিল হচ্ছে যে আপনি বসে বসে আমি বসে বসে করি। তো যাই হোক, এখন ওজোরের জন্য যদি হয় তাহলে বসে পেশাব করা যায়, আছে হাদিসে এটা সহিহ হাদিসে আছে, খালি আছে তা না এরপর বাব কায়েম করা আছে, বুখারীতেও আছে অন্যান্য হাদিস কিতাবগুলোতে আছে, বাবুল বাউলে কায়েমান, দাঁড়িয়ে পেশাব করার অধ্যায়, একটা অধ্যায়ের শিরোনাম আছে, যারা না জানে তারা হয়তো শুনলে বলে আঁক করবে, কারণ এদেশের মানুষ তো হলো আবেগে কথা বলে, জেনে শুনে কথা বলে না, সেদিন আপনারা দেখবেন এটার উপর একটা শিরোনাম দেওয়া আছে, বাব অধ্যায়ের শিরোনাম আছে, বাবুল বাউলে কায়েমান, দাঁড়িয়ে পেশাব করার অধ্যায়, ওখানে পরিষ্কার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ওখানে এসে দাঁড়িয়ে পেশাব করেছেন, কাজে ওজোর থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে। মহিলাদের পর্দা ও স্বামীর সংসার পরিচালনা নিয়ে মহিলাদের ব্যাপারে আপনার লেখা বই আছে কিনা, যদি না থাকে বাহির করার পরিকল্পনা আছে কিনা, স্বতন্ত্রভাবে মহিলাদের উপর আমার কোনো বই নাই, একটা কিতাব লেখা আছে অনেক আগের থেকে কিন্তু এখন মধ্যে ছাপাইতে পারি নাই, কিতাবুন নিসা, মহিলাদের পর্দা সহ আরো মহিলাদের অনেক বিধান সহ লেখা, মোটামুটি বড় বই লিখেছিলাম, সে হাতে থাকা অবস্থায় কিন্তু এরপরে এলোমেলো হয়ে যায় লিখতে পারি না এখনো, কাজে দোয়া করেন যেন মহিলাদের এই বইটা প্রকাশ পায়। আর এছাড়া মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পর্দা সম্পর্কে বিশেষ করে কিতাবুল ইমানে আছে, কিতাবুল ইমানে শেষ দিকে মহিলাদের বিষয় নিয়ে লেখা আছে। এবাদত ফরজ হওয়ার কারণ কি? কারণ আল্লাহ ভালো জানেন, আল্লাহ ফরজ করেছেন আমাদের কাজ কি, আমাদের তো সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য, কোরআনে বলা আছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার এবাদত করার জন্যই, এটা আল্লাহ ফরজ করেছেন, এর কোনো রহস্য রহস্য নাই, আল্লাহর এবাদত আল করতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কেন করেছেন আমরা জানি না। হোমিও ঔষধ খাওয়া জায়েজ কিনা এটা সম্পর্কে আমি ডাক্তার না, আর এটা নিয়ে গবেষণাও নেই আমার, বাকি যতটুকু অনেকের থেকে শুনেছি যেটা অ্যালকোহল থাকে, তো পরিমাণ উপর নির্ভর করবে, তো এটা ভালো ডাক্তার যারা ইসলামও জানে আবার ডাক্তারিও জানে, বিশেষ করে হোমিও ঔষধ সম্পর্কে ধারণা তাকে জিজ্ঞেস করবেন। জাকাতের টাকা কতদিন ধরে রাখা যাবে, ধরে দেওয়া যাবে, কি বললো জাকাতের টাকা কতদিন ধরে দেওয়া যাবে, আপনি প্রশ্ন করেছেন কে, কদিন ধরে দেওয়া যাবে মানে কি, ও আচ্ছা হ্যাঁ, জাকাত অগ্রিম দেওয়া যাবে মানে অগ্রিম দেওয়া যাবে কিনা, ঠিক আছে, একজন আমার কাছে জাকাতের বৎসর পূর্ণ হবে গিয়া শাওয়াল মাসে, সে তার রমজানের ফজিলত অর্জন করতে, অথবা এখন কোনো ব্যক্তির প্রয়োজন বেশি, এত লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গরিব মানুষ, তার চিকিৎসার জন্য টাকা দেওয়া দরকার, তো দিতে পারবেন, অগ্রিম যখন দিবেন তখন নিয়োগ করতে জাকাতের টাকা দিচ্ছি আমি, পরে হিসাব করে সমন্বয় করে নেবেন, তা জায়েজ আছে। কত বছর, এক বছরের ভিতর দেওয়া যাবে, এখন তিন বছরের জাকাত একবারে এখন দিলেন, এটা যেহেতু আপনার ফরজই হয় নাই, একটা হচ্ছে জাকাত ফরজ হয়েছে, আপনি নিসাবের মালিক, জাকাত ফরজ আছে আপনার উপরে, আদায় করা ওয়াজিব এক বছর শেষে, মনে করুন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি আজকে মনে করেন নিসাব পরিমাণ টাকার মালিক হলাম, তাহলে আজকে আমাকে যাকাত ফরজ হলো, কিন্তু আজকে আদায় করা ফরজ না, আদায় করা ফরজ হবে এক বছর পূর্ণ হওয়ার পরে। এখন যেদিন থেকে ফরজ হলো এদিন থেকে আগামী ওই এক বছর পূর্ণ হওয়ার ভিতরে যাকাত দিতে পারবো, বছরের শেষে গিয়ে যে সম্পদের হিসেব করে যদি বেশি হয় তাহলে আরো পূরণ করে দিব, সমন্বয় করতে হবে। বাকি এখনো যাকাত ফরজ হয় নাই, তো এটা ওরকম নামাজ ফরজ হওয়ার আগেই অক্ত হওয়ার আগে আদায় করে নেওয়া। তো এটা সম্পর্কে আমাদের বিভিন্ন মত আছে, কয়েক বছরে টাকা দেওয়া যাবে কিনা। সহি মত হচ্ছে এই যে ফরজ হওয়ার আগে দেওয়া যাবে না, পিতার রেখে দেওয়া সম্পত্তি যদি হজের ব্যয়ভার বহন করার মতো যথার্থ থাকে সেই ক্ষেত্রে সম্ভব সাবালক হলে, সন্তান সাবালক হলে হজ ফরজ হবে কি এবং সেই অর্থ অভিভাবক দিতে বাধ্য থাকবে কি? সন্তান পিতার রেখে দেওয়া সম্পত্তি, তো পিতা তো মরেই গেছে, পিতা যদি মারা যায় তার সম্পত্তির মালিক তো ওয়ারিশরা, ওয়ারিশদের বন্টন করে নেবে, বন্টন করে নেওয়ার পরে ভাগে যদি যে টাকা পড়ে তা দিয়ে হজ ফরজ হয় তাহলে হজ করতে হবে, সেটা পিতার থেকে পান অথবা নিজের কামাই থেকে হোক। আপনার মালিকানায় যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে মক্কায় গিয়ে হজ করে আসা যায়, এমনকি মদিনা যাওয়ার পয়সা নাই কিন্তু মক্কা গিয়ে হজ করে আসতে পারবেন, এই পরিমাণ টাকা থাকলে হজ ফরজ। আমার দেশে মানুষ মনে করে কি হজ ফরজ হওয়ার জন্য বিশাল বড় ধনী হইতে হবে, এটা ঠিক না। হজ ফরজ হয় কার উপরে? যার নিজের প্রয়োজনে মাল সামান বাদ দিয়ে হজে যাওয়া এবং সেখানে প্রয়োজনীয় খরচ করে আবার দেশে আসা পর্যন্ত পরিবারের খরচ বহন করতে পারে, এই ব্যক্তির জন্য হজ ফরজ। এমনকি এখান থেকে মক্কা পর্যন্ত যাওয়ার টাকা তার আছে, ওখান থেকে ফিরে আসতে পারবে, মক্কা থেকে মদিনায় যাওয়ার এই খরচটা বহন করার মতো অবস্থা নেই। যেহেতু হজের কোনো রোকন মদিনায় নাই, মদিনায় যায় মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য, সাথে আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্য, তো ওটা হজের কোনো অংশ নয়। সেহেতু যদি মক্কা গিয়ে আসার মতো খরচা বহন করতে পারে তাহলে তার উপর হজ ফরজ, এটা ওয়ারিশ সূত্রে পাক অথবা নিজে উপার্জন করে হোক, হজ ফরজ এটা করা জরুরি। যাদের হজ ফরজ আছে এবছর আর সুযোগ নেই, এবছর যারা যাবে তা টাকা জমা হয়ে গেছে, এখন আর কোনো মেয়াদ নেই, আগামীতে যারা যাবেন তারা তো আমাদের একটা কাফেলা আছে, আমি নিজে ওটা পরিচালনা করি। এই জন্য হজে গেলে সহিভাবে যাবেন, ওখানে গেলে বিভিন্ন ঝামেলা আছে, আপনি যাবেন এই দেশের হজ কাফেলার অধীনে তারা করে তো ওখানে আরাফাতের ময়দানে গিয়ে জোহরের সময় জোহর পরে আসরের সময় বা আসর পরে, আল্লাহ নবী এটা করেছেন নাকি? আল্লাহ নবী এটা করেন নাই। এবং অনেক কাহিনী আছে যেগুলো এরা হাদিস অনুযায়ী হজ করে না, মানুষকে বিভ্রান্ত করে, এজন্য সহিভাবে হজ করার জন্য আমরা একটা কাফেলা তৈরি করেছি। তো এই কাফেলার অধীনে আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ, আগামীতে গেলে নিয়ে থাকবেন এখন থেকে, যদি আল্লাহ তাআলা বাঁচায় ইনশাআল্লাহ। আচ্ছা, একবার হজ করে জিহাদি আয়াত মুখস্থ করার জন্য আমরা কোন কোন সূরাগুলো বেশি করে পড়ব? সূরা আনফাল, সূরা তওবা, সূরা মুহাম্মদ, সূরা সফ, এগুলো আপনি বেশি করে পড়বেন। আর আপনাকে সাহায্য করার জন্য আমাদেরকে দিন কায়েমের সঠিক পথ বইতে আছে, দিন কায়েমের সঠিক পথ বইয়ের থেকে আপনি দলিল দেখতে পারেন ওখানে কোন কোন সূরা আয়াতগুলো বেশি আছে, ওটার মধ্যে জিহাদের আয়াতগুলো সবই লেখা আছে, প্রায় হাদিসগুলো অনেক লেখা আছে। আমাদের সমাজে এমন কিছু পিতামাতা আছে যারা সন্তানদেরকে জিহাদের পথ থেকে দূরে সরিয়ে রাখে, আর যদি জিহাদের গুরুত্ব সম্পর্কে তাদের বোঝানো হয় এরপরও তারা বিষয়টি বুঝতে চায় না, এখন সন্তানদের করণীয় বিষয় কি? বুঝতে না চাইলে যদি প্রয়োজন আকারে বের হয়ে যেতে হবে, এক্ষেত্রে দেখতে হবে জিহাদের গুরুত্বটা কি পর্যায়ে আছে। যদি দুশ্মন ঢুকে পড়ে মুসলিমদের এলাকায় এবং মুসলিমদের আমির জিহাদের জন্য ডাক দেয় তো সেক্ষেত্রে বের হয়ে যেতে হবে, সেক্ষেত্রে আর পিতামাতার অনুমতি বা পাওনাদারের অনুমতি স্বামীর অনুমতির কোনো প্রয়োজন হবে না। এ বিষয়ে বিস্তারিত আমার লেখা আছে আমার দিন কায়েমের সঠিক পথ নামক বইতে, ওখান থেকে মাস্টার উপরে নেবেন। রাসূলের উসিলায় আসমানে সাক্ষী, ও আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হয়েছে কি লেখে। যাক, প্রশ্ন আপনারা করেছেন যে আসমান জমিন রাসূলকে সৃষ্টি না করা হলে কেউ সৃষ্টি হতো না, এটা হাদিস, জাল হাদিস আছে, এটা জাল হাদিস। কোরআনে আল্লাহ বলেছেন মানুষ কেন সৃষ্টি করেছিল, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কাজী কারণ তো উল্লেখ করা আছে। এটা বলা হয় না আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি রাসূলকে সৃষ্টি করার কারণে, বলছে নাকি? এটা জাল হাদিস। আরবি আছে, ফার্সি আছে, লাউলা কামা খলাকতুল আফলাক, হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না, মুহাম্মদ রা খোদা পয়দা না করতে জমিন ও আসমান পয়দা না করতে। সূর্য পয়দা করলে ওয়াজ সুন্দর লাগে, কানে ব্যায়াম হয়, আমরা তো করি না এক সময় তা না, কিন্তু এগুলো করে দিলে তারপরে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, কোরআন এবং সহি হাদিসের বুঝ দান করেছেন। এখন আমরা যাচাই বাছাই করে দেখতে পাচ্ছি যেগুলো সবই জাল হাদিস তৈরি করা হয়েছে। এই সমাজের বক্তারা যে হাদিস বয়ান করে বেশিরভাগই জাল, ভুয়া, কারণ এইগুলো না হইলে জমে না। নাটক যারা লেখে তারা কি একটা ঐতিহাসিক কিস্সা কাহিনীকে সামনে রেখেই নাটক লেখে, তো সব কি ঠিক লেখে নাকি? আর সব ঠিক মতো লেখলে কি ওই কাহিনী হবে নাকি? নাটক লেখতে হবে, মেয়ে লোকের চরিত্র আনতে হবে, ওর মধ্যে আজব কাহিনী আনতে হবে, হ্যাঁ হ্যাঁ এগুলো থাকতে হবে, ওটা বললাম না আমি। তো এইসব আজে বাজে জিনিসটা তো মজাদার লাগে না, তো বক্তারাও তো ওয়াজ করে মানুষকে কি করার জন্য, বেশিরভাগ সব না আলহামদুলিল্লাহ আল্লাহ কথা ভিন্ন কথা, কোরআন হাদিসের সহি কথা বলার লোক আছে, বেশিরভাগই যেটা হয় এরা মিথ্যা হাদিস বয়ান করে, কাজে এইগুলো শুনে যাচাই না করে গ্রহণ করা যাবে না। আল্লাহ কুরসি তো থাকেন, অন্যায়তে বলা হয় আল্লাহ বান্দার সাহারগের থেকেও নিকটে আছে। দেখেন বিষয়টা আপনি বুঝতে পারেন নাই, কোরআনে স্পষ্ট বলা আছে আর রহমানু আলাল আরশিস্তাওয়া, দয়াময় আল্লাহ রহমান তিনি আরশে সমাসীন আছেন। আরশে সমাসীন আছেন কিভাবে, আমরা এটা বারবার বলেছি, আল্লাহ যেভাবে থাকার সেভাবে আছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, ইস্তাওয়াহু মালুম, আল্লাহ আরশে আছেন তা আমরা জানি, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিভাবে আছেন কি রূপ স্বরূপ আমরা জানি না, ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা ফরজ, আসওয়ালু আনহা বিদআতুন, এ সম্পর্কে বাড়াবাড়ি করা সওয়াল করা বিদআত। আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাতের শেষ ভাগে নেমে আসেন, আমরা জানলাম হাদিস থেকে বিশ্বাস করি, নুজুলুর রব্ব মালুম, আল্লাহর অবতরণ করা জানি, কাইফিয়াতু মাজহুল, কেমনে অবতরণ করেন জানি না, ঈমান রাখা ফরজ, সওয়াল করা বিদআত। এখন রইল যে কোরআনে যেটা বলা আছে আনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওরা ইলম, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান, আল্লাহ আল্লাহু মুহীতুম বিল কাফির, আল্লাহ কাফেরদের বেষ্টন করে আছেন, তার মানে কি আর ইলমু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহর ইলম সকলকে ঘেরাও করে আছে, আল্লাহর ইলম, আল্লাহ নিকট আছেন। আমরা বলি যা তোর সাথে আমি আছি, তার মানে কি আমার সাহায্য তোমার সাথে আছে, কাজে এই ধরনের কথা, এটা বুঝতে হবে। এরকম এখানে আল্লাহ বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, পিশাবদের মধ্যে বুঝবেন বান্দা সাহারাদের কাছে একটা হাদিস তৈরি করে দিলেন, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ, মুমিন বান্দার কলব আল্লাহর, জাল হাদিস। আর এটাকে সবচেয়ে বেশি প্রচার করতে পারছে দেশের হক্কানি পীর নাম দিয়ে যে লোকটা সবচেয়ে বেশি গোমরা করেছে চরমনাইবি, তার কোনো বয়ান খুব কমই দেখবেন, লেখা বই সব জায়গায় লেখা কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর আরশ, মুমিনদের কলব, আরশটার তোমার খানকা পাইছো, আল্লাহর কুরসি ওয়াসিআ কুরসি ওয়াসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশের উপরে কুরসি, সেই কুরসি গোটা সাত আসমান করে সব বেষ্টন করে আছে, আরশটা কেমন, আল্লাহ কেমন, এর আল্লাহর কে থাপ্পড় মারে, আল্লাহ থেকে রুহ ছিনিয়ে নিয়ে আছে, লেখছে চরমায় বেড়ে বেঁধে লেখছে যে বাচ্চাদের এরকম ওই দাদার দাড়ি ধরে টানে থাপ্পড় মারে, ওইরকম আল্লাহওয়ালারা করতে পারে। কি জঘন্য! বেদে মারেফাত একটা বইছে, বেদে মারেফাত, ওই বেদে মারেফাত বইয়ের মধ্যে এক কাহিনী লেখছে বুজুর্গের। সে বুজুর্গ বলতেছে যে মাবুদের আন্দাজ নাই, এলো তো একটা মতো ছেলে ছিল তাও নিয়ে গেল, ছিল একটা নাতি, এই বারো বছরের নাতি কোন রকম একটা গাভি পালন করে ওই দাদিকে খাওয়াইতো তাও নিয়ে গেল। এই জন্য মাওলা পাকের দরবার থেকে ওটা জোর পূর্বক ছিনে নিয়ে আসছে, খাওয়ার আন্দাজ নাই। কোরআনে স্পষ্ট বলা আছে আল্লাহ তারা সব করে আন্দাজ মতো, বে আন্দাজ কোনো কাজ করেন না। আর তুই সব কি বললো মাবুদের আন্দাজ নাই? এখন এই বইগুলো কিনতে গেলে আপনাকে দেয় না। বইয়ের নাম ভেদে মারিফাত, নাম চেঞ্জ করছে, আমি লোক পড়ে দিলাম, বই আছে আমাদের কাছে, আমাদের বই আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, এখন মার্কেট আউট, এটা ভালো যে আমাদের কথার কারণে আমাদের বই কি করে তারা মার্কেট আউট করে দিয়েছে। বই আছে তাহলে ওই নামটা আমাকে বলে দেন, আবার একটা বই দিয়ে দেন। ও এখন বোধ হয় সমগ্র করেছে, মানে রচনা সমগ্র। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, আপনারা খুঁজে বের করবেন, লেখা আছে বইগুলোতে। জি বায়াত সম্পর্কে বর্তমানে আমি কি করতে পারি বুঝিয়ে বলুন। এটা আমরা বহুবার বলেছি, আপনি পুরান থেকে জেনে নিন, বায়াত দেবেন আমিরুল মোমিনকে, মুসলিমদের আমির আছে না, যারা জিহাদ করে লড়াই করে তাদের আমিরকে বায়াত দিবেন। চুলে বা দাড়িতে মেহেদি ছাড়া লাল রং দেওয়া যাবে কিনা? হাদিসে বলা আছে যদি একেবারে সাদা হয়ে যায় তো গাইয়্যুর শাইবা, সাদাকে তোমরা রং দিয়ে কালো করে দাও। তো কালো রং নিষেধ করা আছে, সেই হিসেবে লাল রং করতে পারেন, ব্রাউন কালার যেটা মেহেন্দি কালার যেটা করতে পারেন। আল্লাহ রসুল মেহেন্দি লাগিয়েছেন, সেহেতু মেহেন্দি লাগানো ভালো। অন্য কালার করলে সেটা দেখতে হবে যে আবরণ পরে কিনা, মানে যদি চুলের উপর আবরণ পরে সেটা যায় হবে না। আর কালো রং যায় হলে ধোকা দেওয়া হয়, তবে মুজাহিদিনদের জন্য কালো রং যায় আছে, যা জিহাদের ময়দানে আছে যুদ্ধ করতে নেমেছে, এখন যদি দেখে দাড়ি সাদা তাহলে শত্রু হামলা করবে, তাহলে বুড়া কি জিহাদ করবে? তো এই জন্য যুদ্ধের ময়দানে গেলে আপনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন, সাধারণ অবস্থা যায় নেই। মাজহাব মানা জরুরি কিনা? চার মাজহাবের শরীর ভিত্তি সম্পর্কে জানতে আগ্রহী। মাজহাব মানা ফরজ, মাজহাব মানা কি? তার মানে ইসলাম, তার মানে নাজি বলেন কি? আমি কি উত্তর দিচ্ছি শুনবেন তো? মাজহাব মানে ফরজ, মাজহাব মানা কি? সেই মাজহাবের নাম কি? ইসলাম, যে মাজহাব রসুলের মাজহাব, কার মাজহাব? আর এর পরে যে ব্যক্তির নামে মাজহাব তৈরি হয়েছে সেগুলো জায়েজ নেই। ব্যক্তির নামে মাজহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরী, নকশবন্দি, মুজাদ্দিদি, শিয়া, রাফিজি, খারেজি, মুরজিয়া, জাহামিয়া, কাদরিয়া, জাবরিয়া, এগুলো সবই মাজহাব। সবই কি মাজহাব? মানে মত, এটা এক একটা মাজহাব। চিশতি একটা মাজহাব না? এরা বলে তরিকা, তরিকা মানে কি? মাজহাব। চিশতি একটা মাজহাব, কাদরি একটা মাজহাব, নকশবন্দি একটা মাজহাব, শিয়া একটা মাজহাব দল, রাফিজি একটা দল মাজহাব, খারেজি একটা দল, মুরজি একটা দল, জাহামি একটা দল, কাদরি একটা দল, জাবরি একটা দল, আর কি আছে? হাজার দল আছে। এইসব মাজহাব মানা যাবে না। মাজহাব মানতে হবে কি? ইসলাম। সে মাজহাবের নাম কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন আছে, মা দিন গো, তোমার দিন কি ছিল? সে বলতে হবে কি? না তুমি হানাফি ছিলে, না সাফি ছিলে, না মাইকা দিয়ে শুরু নাকি? এই জন্য কোরআন এবং সহিহ একজনে চলতে হবে, সোজা কথা। এর বাইরে আর কোনো মাজহাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, আমি এবং আমার সাহাবীরা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি এর উপরে যে থাকবে সে পাবে। আল্লাহ নবী যেদিন এই কথা বলেছিলেন সেই দিনই কোনো মাজহাব ছিল নাকি? এটা পরিষ্কার বিষয়। এক ভালো হিন্দু ভাই, আবার হিন্দু ভাই হয়ে গেল, এক ভালো হিন্দু ভাই কোরআন পড়তে চায়, তাকে কি কোরআন পড়ার জন্য দেওয়া যাবে? হ্যাঁ কোরআন দেওয়া যাবে, কিন্তু আপনি হিন্দু ভাই বলবেন না আর ভালো সনদ দিবেন না। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাক, নাপাক ও ভালো হলো থেকে নাপাক বলেছেন কে? আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা না দেখুন মোশরেকা নাপাক, নাপাকে ভালো হয় কি করে? কাজে এখানে দুইটা ভুল করছেন, একটা হলো ভালো হিন্দু, তারপর আবার ভাই। কোরআনে বলা আছে ইন্নাম আল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভাই ভাই, মুমিনরা কুফরা মুমিনদের ভাই না। আপনি জাগতিক সম্পর্ক বজায় রাখতে পারেন, তা আমি নাচতেছি না, সদাচরণ করতে পারেন, তাকে কিছু দিতে পারেন, না যায় না সম্পর্ক বাড়াতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে ইমানের গুরুত্ব বেশি। ভাই আপনার মুমিনরা, কোরআন দেওয়া যাবে, ওমর বিন খাত্তাবকে কোরআন দেওয়া হয়েছিল না? অমর বিন খাত্তাবকে কোরআন দেওয়া হয়েছিল পড়ার জন্য, কে দেওয়া যাবে ইসলামের আগে? অনেক সময় আমরা মশা মাছি পিঁপড়া সারপোকা তেলাপোকা ইঁদুর এবং এই জাতীয় কীট পতঙ্গ অনেক সময় আমরা কারণবশত অথবা হাতের সামনে পাইলে মেরে থাকি। প্রশ্ন হচ্ছে এগুলো মারা জায়েজ কিনা অথবা গুণ হবে কিনা, প্রশ্ন ছোটা করুন, মশা মাছি মারা জায়েজ কিনা, এত লম্বা বলে কেমনে হবে? শত্রু মারা জায়েজ, হাদিসে বলা আছে যে তোমার যারা ক্ষতি করবে তাকে তুমি মারতে পারো, কাজে মশা মাছিগুলো মারা জায়েজ আছে না? জায়েজ না। আর পাপটা আছে এরকম যাতে একবার হারাম শুনে মারা যাবে, এর পাগলা কুকুর, কাক, তারপরে ইঁদুর, সাপ, বিচ্ছু, এই পাঁচটাকে সব জায়গায় মারা যাবে। ফিল হেল্লি ওয়াল হারাম, হেলের মধ্যে মারা যাবে, হারামেও মারা যাবে। বুখারী শরীফের 553 নম্বর হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। এখন কেউ যদি এক অক্ত আসরের সালাত ছেড়ে দেয়, কাজাও না আদায় করে, তবে কি তার জীবনের সমস্ত আমল বাদ হয়ে যাবে নাকি শুধু ওই দিনের নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে? এটা আসলে হাদিসগুলো বুঝতে হবে। হাদিস বলা আছে মান তারাকা সালাত আল আসর ভুতেরা আমালহু আহলু আমালহু, বিভিন্ন রকম আছে হাদিসটা, যে যার আসরের সালাত ছুটে গেল তার আহাল এবং মাল ধ্বংস হয়ে গেল। সতর্ক করা, সাবধান করা যে ধ্বংস হয়ে গেল, উপক্রম হয়ে গেছে। কারণ একজন লোক সালাত একটা ত্যাগ করলে কি হয়ে যায়? ইচ্ছে করে ত্যাগ করলে কাফের হয়ে যায়, কুফুরি করলো, তো কুফুরি করলে এক সময় সে কাফের হয়ে যাবে। অথবা এটা বলা হয়েছে এজন্য যে আসলে যে সালাদ ত্যাগ করে ইচ্ছে করে তার তো ইমানই নাই, ইমান থাকলে সালাদ ত্যাগ করতে পারে না, আর ইমান না থাকলে কাফের হয়ে গেলে মোরতাদ হয়ে গেলে আমাদের হয়ে যায়, সেজন্য বলেছেন। বাকি এরকম যে বিষয় না থাকে, স্বাভাবিক অবস্থা হয়, একত্র সালাদ পড়তে পারে নাই বা ইচ্ছে করে ত্যাগ করলো, তার আমল সব নষ্ট করে, তা বলা হয় না হাদিসে। এটা সাবধান করার জন্য বলা হয়েছে। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নাকি, এই হাদিস কতটুকু সত্যি? সাহাবা আজমাইন গণ অর্থ বুঝতেন আরবি ভাষার কারণে, আর আমরা বাংলাভাষী গণনা বাংলাদেশ না বুঝেও কি 10 নাকি পাবো? যেহেতু ওখানে বলা হয় নাই বুঝে পড়ার, কাজে ওখানে বলা হাদিসটা সহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাতিন, যে কিতাবুল্লাহর একটা অক্ষর পড়ে 10টা নাকি পাবে। এবার ব্যাখ্যা দেওয়া আছে লা আকুল আলিফ লাম মিম হারফুন বা আলিফুন হারফুন লামুন হারফুন মিম হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তো সেই হিসেবে নাকি পাবে। এখন বুঝে শুনে পড়লে তার সব আরো বেশি হবে, না বুঝে পড়লে যে একা সব পাবে না তা বলা হয়নি। সপ্তাহের একটি দিনে নিজ বাড়িতে প্রতিবেশী মহিলাদের দিন শিক্ষা প্রদান, অর্থাৎ তালিম জায়েজ কিনা, যদিও বাড়ির কর্তা ব্যক্তি অপছন্দনীয় হয়, তালিমকারী কর্তা ব্যক্তির তুলনায় বেশি পরিমাণে আমল করেন। মহিলাদের তালিম না জায়েজ না, তালিম জায়েজ আছে, পুরুষের তালিম জায়েজ, মহিলাদের তালিম জায়েজ। তো এক্ষেত্রে স্বামী যদি বাধা প্রদান করে তাহলে কি করবেন? সেক্ষেত্রে স্বামীকে বুঝানো, আর স্বামী যদি না বুঝে তাহলে আপনি ওই মহিলাদেরকে ঘরে আসতে বলেন, তারা এসে তালিম দিবে, স্বামীরও গুরুত্ব আছে, এ নিয়ে ঝগড়া লাগানো উচিত নয়। আর স্বামী যদি দিনদার হয় তারপরেও সে তাকে সুযোগ না দেয়, তো সেক্ষেত্রে আপনি স্বামী যদি অন্য কোনো অন্যায় না থাকে, সে ইমানদার হয় আমলদারী হয়, তো সেক্ষেত্রে তার আনুগত্য করা জরুরি। জুমার খুতবা অডিও করা, ভিডিও করা এবং খতিব সাহেবের ছবি তোলা, এগুলো জায়েজ আছে কিনা? ভিডিও অডিও করা না জায়েজ না, অডিও করা তো কারো দ্বিমতই নেই, ভিডিও করাও বর্তমানে আমাদের সবাই এটা জায়েজ বলেন, পুরা দুনিয়াতে এটা হচ্ছে। বাকি ছবি তোলা প্রয়োজন ছাড়া জায়েজ নেই, প্রয়োজনে জায়েজ আছে, হজ করতে গেলে ছবি তোলা যায়। আজকে তো আপনি দেখেছেন ছবি নিয়েছেন, একটা কারণ আছে, আপনি তো বুঝতে পারছেন আপনার কি অবস্থায় আছি, আমাদের যে ছবি নিয়ে আমাদের দেশে অভিযোগ জমা দিতে হবে, তো সেই জন্য সম্ভবত ছবি তুলেছে, কাজে এটা বিশেষ প্রয়োজন। এমআর কাজটার বিরুদ্ধে চক্রান্ত তো চতুর দিক থেকে আছে, এটা হচ্ছে সেই চক্রান্তের অংশ। আপনারা জানেন যে ওদের গেজেটে বলা আছে মসজিদ মাদ্রাসা একেবারে আওতাভুক্ত হবে না, ওরা চালাকি করে করলো কি ঠিক আছে আমরা নেই নেয় মসজিদটা দোতলা অংশটা রেখে দিয়েছে, আর বাকি সবগুলোকে একেবারে ভিতরে ফেলে ফেলে দিয়েছে। জানেন এখানে মাদ্রাসা না থাকে, এখান থেকে তালিমের কাজ না চলে, লোকজন বেশি আসতে না পারে, তো এ একটা চক্রান্ত আর কি। এটা একদল ওই সব জায়গা তো বসে আছে, নতুবা সরকারে ঘোষণায় বলা আছে, এমনকি প্রধানমন্ত্রী যেখানে ঘোষণা দিয়েছে সেখানেও বলে দিয়ে গেছে যে ওই ঘোষণা অনুযায়ী আইন অনুযায়ী একর হবে। এরপরে কিছু অতি উৎসাহী, হ্যাঁ, যারা এমনি তো চতুর্দিকে রামপন্থী আর বামপন্থী, দেখ এটা ডুবাই কেমনে, এরপরে তো হুশ আসে নাই। এই সরকারের মাথায় কতগুলো রামপন্থী আর বামপন্থী কি হয়ে গেছে, চর হয়েছে, এরা ইসলামকে ডুবোতে চায়, এই সরকারকে ডুবোচ্ছে। এদেশ হিন্দুদের দেশ না, এটা মুসলিমদের দেশ। এরা বুঝাইল কি, হেফাজতকে ঢাকার থেকে পিটিয়ে ভাগিয়ে দিল, আর বুঝাইল যে এখন পরিবেশ আমাদের পক্ষে নির্বাচন দান, দেশে নির্বাচন পাঁচটা করলো কেমনে। হেফাজত দেশের জনগণ না আসমান থেকে আসছিল, যে আসমান থেকে নাগরিক হয়েছিল পিটিয়ে দিলাম উড়ে চলে গেছে, এরা বাংলাদেশের নাগরিক না, সে শিক্ষা দিয়ে দিয়েছে না, এটা একটা ছোট শিক্ষা। বাড়াবাড়ি বেশি করলে বিড়াল যখন দেখে রাস্তা পাওয়া যায় পালাবার জায়গা নেয়, তখন কি করে পুকুরের মুখে থাপা মারে না? তো যেদিন সবাই মিলে থাপা মারা শুরু করবে সেদিন কোথায় লাগে না, কয়টা মারবে? এদের দেখা উচিত, এর সাথ কম চেষ্টা করে না, এর ক্ষমতা থাকার জন্য দেখতে পাচ্ছিল, হ্যাঁ, লক্ষ লক্ষ জনগণ রাস্তা বেরিয়ে গেলে তখন আর তার কেউ কোনো বাবার রক্ষা হতে পারে নাই। ইরানের শাহ রেজা শাহ পাহলভি থাকার জন্য চেষ্টা কম করে নাই, যখন নাকি লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমে আসছে কত মারবে? মুশকিল হচ্ছে বাংলাদেশে তো প্রথমবার এই জন্য দৌড়েছে, এটা দেখে মনে করছে যে মাশাআল্লাহ পেয়ে গেছি, এরপরে যখন নামবে তখন আর দৌড়াবে না, তোমরা দৌড়বে ইনশাআল্লাহ, এটা পরিষ্কার। এদেশের মানুষ আস্তে আস্তে ইনশাআল্লাহ জীবনটাতে শিখবে, এই জন্য আমার এগুলো লেকচারের বক্তব্য আছে, আপনারা ওগুলো পড়বেন। মোরা আর কত মার খাবো, ওদের মৃত্যু বলো না, ম্যাচ দেখে দিই করিস নে ভাই, আর তার সূর্য আছে, এই লেকচারগুলো শুনবেন। হরতাল ছাড়ো, অস্ত্র ধরো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আসার লেকচারগুলো এই লেকচারগুলো শুনবেন, এগুলো কয়েক সপ্তাহ আগে লেকচার আছে, এগুলো শুনবেন, ইমান তাজা হবে, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমার তো মরতেই হবে। তো মর যদি আমার স্থায়ীভাবে পান্ডা করতে পারতো আমি মরবো না, তাহলে আমরা স্থায়ীভাবে স্বীকার করতাম, মরতে যখন হবি তো সেই মরণটা যে আল্লাহর দিনের জন্য, তার সুবিধা কি? হ্যাঁ, এই কত লোক দৈনিক এক্সিডেন্টে মারা যায়, বাসের তলে পরে মারা যায়, ওদের কোনো জান্নাতে গ্যারান্টি আছে নাকি? হাদিসে আছে যে পানি দুর্গে মরলে শহীদ, ওই এক্সিডেন্টে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারলে শহীদ, সেটা ইমানদার শর্ত, কি শর্ত? বেঈমান মরলে কি জানা যাবে নাকি? ইমানদার শর্ত। তো কত লোক জান দিচ্ছে, কোন নেতা নেত্রীর জন্য জান দিচ্ছে, আপনি জানতে পারেন যার জন্য, এত ভয়ের কি হচ্ছে? ভয়ের কোনো কারণ নাই। যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা মুশরিক কিনা, দেখেন এর উপরে আমার বহু আলোচনা আছে। গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, বাকি কুফুরি করলেই তাকে আমরা কাফের মুশরিক বলি না, বিশেষ করে তাফসিরে মুআইয়ান নির্দিষ্ট কোন ব্যক্তিকে কাফের মুশরিক বলতে আমরা সতর্কতা অবলম্বন করি, কারণ কুফুরি করার পরেও বিভিন্ন কারণে কাফের বলা যায় না, যেমন অজ্ঞতার কারণে কুফুরি করেছে, অথবা সে কুফুরি করেছে তার কাছে কোনো ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যার পক্ষে দলিল আছে, এটার জন্য আপনি পড়েন আমার একটা বই আছে উন্মুক্ত তরবারি। এই বইয়ের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে উসুলে তাকফির, কি কি কারণে কাফের হয়, কি কারণে কাফের হয় না, কুফুরি করা সত্ত্বেও কি কারণে কাফের হয় না, এটা ওইখানে দলিল সহ লেখা আছে, হাদিস থেকে দলিল দেওয়া আছে। যেসব ইসলামী সাধারণ বই আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয় সেসব বই থেকে জ্ঞান অর্জন করা যাবে কিনা, এটা একটা হচ্ছে কি আমাদের মানুষ আসলে উৎসর্গ বুঝে না। উৎসর্গ হবে আল্লাহর জন্য, কার জন্য? এখন এই দেশের মানুষ আসলে এই তাওহীদ আপনি যেমন এখন আস্তে আস্তে বুঝতে পেরেছেন, আপনি চিন্তা করেন আর 10 বছর আগে আপনার অবস্থা কি ছিল। এখন আমরা আমি নিজের প্রথম বইটার মধ্যে লিখেছি উৎসর্গ, উৎসর্গ মুজাহিদিনদের জন্য। এরপরে এখন আর বলতে কি থাকে না, এখন উৎসর্গ থাকে না, বেছে বেছে এহদা উপহার কাদের জন্য, আমাদের জন্য। কারণ এখন আমরা বুঝি উৎসর্গ হবে কার জন্য, এখন এটা না বুঝে করতেছে, এদেরকে বুঝে দেন। বাকি যদি বই ভিতরে সহি আকিদা লেখা থাকে পরের অসুবিধা নেই। আমরা এটা এক্ষেত্রে বলে দিই, যে কোনো লোকের কথা আপনি শুনতে পারেন, যে কোনো বই পড়তে পারেন, কিন্তু মাপকাঠি একটাই, কোরআন সুন্না মোতাবেক যেটা সহি বলবে বা লেখবে ওইটা মানা যাবে, এর বাইরে মানা। এই উসুল ঠিক রেখে পড়েন, কোনো আপত্তি নেই। আমাদের মসজিদের ইমাম সাহেব ভান্ডারী পালা গানের আসর মিলাদ দোয়া পড়িয়েছে আর সারা রাত গান হয়েছে, এখন তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? না, ভান্ডারীদের আকিদা মারাত্মক আকিদা, ভান্ডারীদের আকিদা মধ্যে শিরিক আছে। কি আছে? কেউ ছিল না খালি হাতে খাজা বাবা দরাবা হতে, এটা ওদের গান। এরকম ভাবে ভান্ডারীরা বিশ্বাস করে ওলিদেরকে শ্রদ্ধা করা যায়, ভান্ডারীরা বিশ্বাস করে আল্লাহর ওলিরা মরে না, তারা বিশ্বাস করে ওলিদের কবরে জীবিত সব দেখে। কাজে অসংখ্য শেরেকি আকিদা এদের মধ্যে আছে, সুতরাং এরকম মনে তাদের না সালাত পড়া যাবে না, আকিদাগত বেদাতের পিছনে সালাত পড়া যাবে না। হ্যাঁ, যে আমলগত তুলে এমনি মানে আকিদা সহি আছে, কোনো কারণে সমাজের চাপে কোনো বেদাত কাজ করে বা পার্থিব লোভী করে, কিন্তু সে বিশ্বাস করে যেটা শিরিক এটা বেদাত, তো সেক্ষেত্রে আমরা বলি জামাত আদায় করা, তাকে দাওয়াত দেওয়া, তাকে তার শক্তি বাড়ানো, এটা আমরা বলি। সামনে রমজান আসতেছে, আমরা তারাবির সালাত কত রাকাত পড়ব নিষিদ্ধ করে কি নির্দিষ্ট করে বলুন। আমার এর ব্যাপারে বই আছে কিতাবুস সাওম, কি বই? কিতাবুস সাওমে একেবারে 8 রাকাতের দলিল, 20 রাকাতের দলিল কি, তারপরে কোনটা আপনি করবেন পরিষ্কার লেখা আছে, এবং 8 টাকা আল্লাহর রাসূল নিজেও পড়েছেন, আপনি দেখেন দলিল দেওয়া আছে। রাস্তায় অনেক কি অনেক ভিক্ষুককে সালাম বিনিময় করতে শোনা যায়, তাদের সালাম গ্রহণ করা কি জায়েজ হবে, যেহেতু তাদের উদ্দেশ্যই থাকে সালাম বিনিময়ের মাধ্যমে ভিক্ষা করা? সালাম দিতে পারে, উত্তর অসুবিধা কি, ভিক্ষা দেবেন না, আর এটা দেওয়া জরুরি না, প্রশ্ন ঠিক আছে। যেমন মনে করেন খানার সময় তো সালাম দিল, এখন আপনার উত্তর দেওয়া জরুরি না, আর খানার সময় সালাম দেওয়ার অর্থ হচ্ছে আমি খেতে চাই, ক্ষুধা লাগিয়েছে, আপনি উত্তর দেওয়ার মানে হচ্ছে আপনি খেতে বসুন, ওয়ালাইকুম আসসালাম মানে খাওয়ার অনুমতি আছে, দরজায় তো গিয়ে বলো আসসালাম আলাইকুম মানে দরজা খুলো, আপনি সালাম দেওয়ার উত্তর দেওয়ার অর্থ হচ্ছে দরজা খুলে দেন অনুমতি হয়ে ঢোকার জন্য, আর সালামের উত্তর না দিলে সে 3 বার সালাম দিয়ে চলে যাবে। তো সালামের এক এক সময় একটা মতলব আছে, মুশকিল হচ্ছে এই যে এই সালামটা আমার দেশের লোকেরা বুঝে না, সালাম যে এক এক সময় এক একটা উদ্দেশ্য তা এখানে বুঝে না, ওই ভিক্ষুকও বুঝে না যে সালাম দেওয়ার মানে ভিক্ষা করা, ও সালাম দিচ্ছে এটা টেলিফোনের রিং এর মতো, আগে রিং বাজে তারপরে কথা বলে, তো ওইরকম একটা রিং বাজাচ্ছে সালাম দিয়ে, তো আপনি উত্তর দিতে পারেন আবার নাও দিতে পারেন, যে তার উদ্দেশ্য মতলব খারাপ আছে, দেওয়া জরুরি না। যে হে আল্লাহ রসুলের উসিলায় আমার অমুক গুণা মাফ করে দাও, অমুক কাজটি সম্পাদন করে দাও, ইত্যাদি ইত্যাদি, এভাবে রাসূল সাহেব উসিলা বানিয়ে দোয়াকারে বিধান আছে কিনা? উসিলা সম্পর্কে আমার কিতাব আছে, কিতাব আকায়েদ বিস্তারিত লেখা আছে, আল্লাহ রসুলের জীবিত অবস্থায় সাহাবীরা রসুলকে উসিলা করে দোয়া করতেন, আল্লাহর নবীর মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসিলা করে দোয়া করেন নাই। ইসতিসকার হাদিসটা দেখুন, ওখানে আছে পরিষ্কার যে সাহাবায়ে কেরামরা মদিনায় যখন অনাবৃষ্টি দেখা দিল তখন ইসতিসকার ফরজ করলেন আর দোয়া করেন, হে আল্লাহ আমাদের নবী যখন জীবিত ছিলেন আমরা তাকে উসিলা করে দোয়া করতাম, এখন তিনি মরে গেছেন, এখন আমরা তার চাচাকে উসিলা করে দোয়া করছি, তো যদি রাসূলের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উসিলা করে দোয়া করা জায়েজ হতো, তাহলে সাহাবীরা কি করতেন না, তার চাচাকে উসরে দোয়া করতেন না। হযরত আদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামের উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। বিভিন্ন ইমাম সাহেবদের এ ধরনের বক্তব্য সঠিক কিনা, একদম সঠিক না। কোরআনে স্পষ্ট বলা আছে, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ফাতালাক্কা আদম, আদম লেখা করলো, অর্জন করলো মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে কালিমাতিন, কয়েকটা কালিমা, একটা দোয়া শিখল। সেই দোয়ার মাধ্যমে দোয়া করেছেন, সেটা ছিল কি তাফসিরে বলা আছে, রব্বানা জালামনা, এ দোয়া করেছেন। ফাতাবা আলাইহি, আল্লাহ সঙ্গে তবে কবুল করেছেন। ফাতাবা আলাইহি, ফা তাকিব বিলা তারাকি, সঙ্গে সঙ্গে। এখন হুজুরের ওয়াজ করবে, 350 বছর কাঁদলেন বাবা আদম, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে নহর জারি হয়ে গেছে। আর নাটকে আরেকটু রূপ দেওয়ার জন্য বাড়াইলো যে ওখানে পাখিরা বসে পানি খাইত, নাটক আর কি। হ্যাঁ, এরপরে হঠাৎ করে আত্মার দিকে নজর পড়ছে, মনে পড়ছে হো আরশে লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর নামের সঙ্গে, ওইটা দেখে মনে পড়ছে আল্লাহর আরশটা কি খাজা বাবা মাজার পাইছে, দেখেন আল্লাহর নামের সাথে রসুলের নাম লেখা আছে। যাই হোক, এগুলো সব ভুয়ো কাহিনী, এরকম ভিত্তিই নেই। আর কোরআনের আয়াতের পরিপন্থী, আপনি পড়েন না সূরা বাকারা শুরু দিকে আছে, আল্লাহ রব্বুল কাদের শুরু করে পড়েন, বলা আছে فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ। আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা অর্জন করলেন, অতঃপর ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করেছেন। বল তাহলে দুনিয়া পাঠাইলো কি জন্য? পাঠাইলো ভিন্ন বিষয়, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু খাওয়ার পরে পায়খানা বেরোচ্ছে। পায়খানা করলে কোথায়? জান্নাতে পায়খানার ব্যবস্থা নাই, যাও দুনিয়াতে যাও। এই জন্য ছুটিরা বলে না, দুনিয়া আসে পায়খানা করার জন্য, পায়খানা করে আবার জান্নাতে যাবো। তো কথাটা একদিকে খারাপ বলে না। তো যাই হোক, আল্লাহ আলাম, কিন্তু রহস্য হচ্ছে এই যে এখানে আল্লাহ তাকে ক্ষমা করেছেন সাথে সাথে, এটা কোরআনে বলা আছে। আজকে এত প্রশ্ন কেন? আচ্ছা, আমি যে অফিসে চাকরি করি সেখানে নামাজের কক্ষ আছে, তবে সেটা মসজিদ নয়, আমাকে সেখানে সালাতের ইমামতি করতে হয়। মুনাজাত না করলে লোকজন উঠেই না, তাদেরকে বোঝানো যাচ্ছে না, তর্ক হবে। আমি শুধু আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম এই দোয়াটা পড়ি, এটা কি বিদআত হবে নাকি আমি সালাতের ইমামতি করা ছেড়ে দেব? না, আপনি ইমামতি করেন এবং আপনি বুঝাতে থাকেন, আস্তে আস্তে বুঝালেন। আমাদের দোয়ার কিতাবে বলা আছে, ওই দোয়ার আগে আপনি আনতা সালাম পড়েন, আল্লাহুম্মা লা মানে ওই দোয়া পড়েন, আর বুঝান তো একজনকে আস্তে আস্তে বুঝান, আপনার দলটা ভারী করেন। আর এটা অসম্ভব কিছু না। আমি যে আগে বাড়িতে ছিলাম ওই যে ধানমন্ডি হাফিজ ভাই, তো ওনার অফিস হল ওই যে মতিঝিলে আমিন করে বীর শহীদ ম্যানশনে 7-8 তলা ওনার অফিস। তো ওনার ওখানে সালাতের জায়গা আছে, আমি সালাতে দায় করলাম। তো দাঁড়াবার সময় তো খেয়াল নাই যে কোন জায়গায় আসছি, সালাতে সালাম দিয়ে মনে পড়লো যে আরে এত মনে রাখ করতে হয় মনে হয়। তা আমি বসে আছি, উনি কানে কানে বললেন যে না, ভয় করার কারণ নাই, এখানে মনোযোগ হয় না, এখানে মনোযোগ হয় না, তাহলে আজ বাঁচলাম। তো এখন ওরা কেমনে করলেন, উনি আস্তে আস্তে বুঝেছেন, তো বুঝে এসে গেছে, বসে এখন তারা ওটা করে না। তো ওখানে তো সবই তো দেখলাম বেশিরভাগ তাবলিগের লোকজন, ওনার কর্মচারী বেশিরভাগ তাবলিগের লোকজন। তো তারপরেও আলহামদুলিল্লাহ সেই জিনিসটা বোঝানো হয়েছে, তারা বুঝে গেছে। তো এভাবে আপনারা বিষয়গুলো দেখবেন। ব্যবসা হিসেবে শুধুমাত্র সুপারি বিক্রি করা, এখানে কি শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে? সুপারি খাওয়া নিষেধ না, একেবারে হারাম না। কাজে যে জিনিস হারাম না, তা বেচাও হারাম না। তবে জর্দা বেচবেন না, জর্দা তামাক পাতা এটা বেচবেন না, এটা উৎপাদনও করবেন না। উত্তরবঙ্গে যারা আছেন, আরে সর্বনাশ, একবার দেখলাম আমি গেলাম যে কি লালমনির হাট, তিস্তা পার হয়ে হেঁটে গেলাম। তো রংপুর থেকে আমরা হেঁটে গেলাম তিস্তা পার হয়ে তুষবান্দার, তো পুরো তামাক আর তামাক। তো এটা বৈধ না, তামাক খাওয়া জায়েজ নাই, চাষ করা যাবে না। গরিব বিধর্মীদের সাহায্য করা যাবে কিনা, সাহায্য করা যাবে না, জায়েজ বা ফেতরা দেওয়া যাবে না। আমাদের দেশে প্রচলিত পুরুষ ছাগল অর্থাৎ পাঠা খাওয়া, মুসলিমদের নাজায়েজ বলে, অথচ পুরুষ ছাগলের পুরুষত্ব নষ্ট করে খাসি বানানো হলে জায়েজ কিনা তা হাদিসে। এটা আপনার থেকে এখন শুনলাম আমি যে পাতা খাওয়া জায়েজ নেই, পাতা খাওয়া জায়েজ আছে কিন্তু গোস্তটা গন্ধ লাগে, এই জন্য নিষেধ করা হয়। খাসি করে খাইলে গোস্তটা মজাদার হয়, পাছার গোস্ত খাওয়া যায় না, আসলে খাওয়াই যায় না, তো তার সাথে খেতে বলে না জায়েজ না। ছাগল হালাল, পাঠা না খাসিটা বলা হয় না। আমাদের ঘর থেকে একটা মোবাইল চুরি হয়েছে, এখন আমি কি আমল করতে পারি? আপনি ইন্দারিল্লা পড়তে থাকেন, আল্লাহ তাআলা হয়তো ফিরিয়ে দেবে। একজন লোক আমরা যখন সালাত পড়ি তখন এবং যখন খুতবা শুনি তখন অনেকবার ক্যামেরার সাহায্যে আমাদের ছবি তুলেছেন, উনি কি আমাদের অনুমোদিত কোনো ভাই? ও তো বলে দিলাম আসলে যে আজকের জন্য এটা ওই একটা কারণে করা হচ্ছে, যে আপনার ওই যে ডিসিপিসের ছবিটা চাইছে যে কারণে কি অবস্থা আছে, তো সেজন্য হয়তো ছবি নিচ্ছে। হাফেজে কোরআন হইলে তারাবি নামাজ পড়ায় ভালো পয়সা কামায়, 10-15 জন দোজখীকে হাফেজ জান্নাতে নিয়ে সুপারিশ করবে। তারাবি নামাজে যদি খতম তারাবি খতম করার না থাকে তবে হাফেজগণ কি করবেন? হাফেজগণ কি করবেন? আপনারা হাফেজদেরকে কি করবেন, পরিচালনা করবেন, ইমামদেরকে কি করবেন, আপনারা তাদেরকে সেবার ব্যবস্থা করে দিবেন, আর তাছাড়া হেফজরা কি সে পড়েছে কি করার জন্য? আপনি কি করেন? আপনি যা করেন হাফেজ সবার মধ্যে পেশা করবে, কাজ করবে, কাজ করে তারপরে সে মাদ্রাসায় পড়াবে, সে অন্য কাজ করবে, আর কোরআনটা সে হ্যাঁ কোরআন তো শিক্ষা দিয়ে পয়সা না যায় আমরা, তো সে একটা মাদ্রাসায় পড়াবে, কোরআন শিক্ষা দেবে অসুবিধা কি? শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায়, এটা মাজমুউতুল ফতোয়া ইবনে তাইমিয়া লিখেছেন, অন্য ইমামরা লিখেছেন। জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে পার্থক্য কি? জাল হাদিস মানে হচ্ছে একটা লোক হাদিস নিজে তৈরি করে বলেছে এরকম প্রমাণিত, ওই ব্যক্তির হাদিসকে বলা হয় জাল হাদিস, মানে ভুয়া তৈরি করা হাদিস। আর একটা হচ্ছে ওই লোকটা হাদিস জাল করেছে তা প্রমাণ নাই, তবে উনি এমনি কথা কথা মিথ্যে বলে, আমানতের খেয়ানত করে, এরকম অন্যান্য আমলের ত্রুটি আছে। তো তখন যেহেতু দুর্বল হয়ে যায় বিষয়টা, যখন সে এরকম মিথ্যা কথা বলতে পারে, হাদিসে মিথ্যা কথা বলতে পারে, এইটা হলো দুর্বল হাদিস। তাহলে দুর্বল আর জাল এক জিনিস না, দয়ীফ আর মওযু বলে থাকে। দয়ীফ মানে হচ্ছে দুর্বল, মওযু মানে হচ্ছে জাল। একজন প্রশ্ন করেছে, আপনি বলেছেন যে মাওলানা লেখলে আমার মতে শেরেকের ঘেরান আসে, কিন্তু আপনার নামের পরে রহমানি লিখেছেন, কিন্তু রহমানি তো আল্লাহর নাম। সে বলেছে যে জসীমউদ্দিন রহমানি ইয়াই নিসবাতি হয়েছে, রহমানি আর মাওলানা এক জিনিস না। মাওলানা মানে হচ্ছে আমি বলছি মাওলানা মানে আমার মাওলা, আমার মাওলা কি ওই ব্যক্তি না আল্লাহ? আর রহমানি মানে কি? বরিশালি মানে কি? বরিশালের লোক এদের কথা বুঝে না আসলে, এরে পড়ান দরকার মাদ্রাসায়। বরিশালি বলতে কি বুঝায়? বরিশালের মানুষ। সিলেটি বলতে কি বুঝায়? তো রহমানি মানে রহমানওয়ালা, মানে যারা রহমানের কাজ করে তারা কি? মাওলানা মানে আমার মাওলা, আর রহমানি মানে হচ্ছে রহমানওয়ালা, দুটো কি এক জিনিস হলো নাকি? এটা হচ্ছে যাদের বাঁকা আছে মনের মধ্যে তারা বাঁকাই দেখবে, এটা কোনো বিষয় না। কোরআন তেলাওয়াতের শেষে কি সাদাকাল্লাহ বলা জায়েজ আছে? না জায়েজের কিছু নেই, কোরআনই বলা আছে কুল সাদাকাল্লাহ ফাত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা, কুল সাদাকাল্লাহ বলো সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। হ্যাঁ, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বলা আছে ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি সত্য কথা বলেছেন। কাজেই সাদাকাল্লাহ বলে না জায়েজ হবে এটা বাড়াবাড়ি করা। এটা কিছু লোক আছে আমাদের এখানে আছে বুঝে শুধু না কিছু একটা পাইলে নাজায় বলে দিল, এটা বুঝতে হবে। সাদাকাল্লাহ কোরআনই বলা আছে কুল সাদাকাল্লাহ। এই হাফেজ কি আছো কেন? হাফেজ কি আছো? আয়াতটা বলতে কথা বলি, কুল সাদাকাল্লাহ আয়াতটা বলে দাও, কুল সাদাকাল্লাহ। আচ্ছা, অন্য উত্তর গুলো শোনেন। বিবাহের দিনমোহর সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, বা কত ধার্য করা ঠিক? হাদিসে এরকম ধার্য করা হয় নাই, কোরআন হাদিসে বলা আছে আলাহ খা তামিন হাদিদিন, একটা লোহা হইলেও দাও না পারলে কি করবে? কিন্তু সুন্নাহ হচ্ছে যার যেরকম সামর্থ্য আছে এবং সে অনুযায়ী দিবে। এমন না যে এখন আবার মোহরে ফাতেমি, যে মেয়ের যে ঠকাবার জন্য একটা মোহরে ফাতেমি ধরে, তো মোহরে ফাতেমি সর্বোচ্চ মাত্র 65,000 টাকা আসবে, 60-65, তো 65,000 টাকা দিয়ে বাঁচতে পারলো। তো এটা মোহরে ঠেকানো। হ্যাঁ, কুল সাদাকাল্লাহ, এটা আছে কোরআনের সুরা আল ইমরান 3 নম্বর সুরার 95 নম্বর আয়াত। 3 নম্বর সুরার 95 নম্বর আয়াতে বলা আছে, কুল সাদাকাল্লাহ সাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল সাদাকাল্লাহ, কুল মানে বলো, সাদাকা মানে সত্য, আর বলেছেন আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, একথা ঘোষণা করো। যেটা বললো অসুবিধা নেই তো, কিছু বলতেই হবে, এরকম ভাবে ইবাদত তৈরি করা যাবে না। বিবাহের দেনমোহর সর্বনিম্ন কত টাকা এটা? তারপর শরিয়ত সম্মত বিবাহ কিভাবে পড়ানো হয়, আর রেজিস্ট্রি করা বিবাহ সই কিনা, রেজিস্ট্রি করার দ্বারা বিয়া হয়ে যায়, কারণ ওখানে রিজার্ভ কবুল করা হয়। বিয়ার জন্য সোদা এটা খুতবা হওয়া সুন্না, খুতবা না হলে বিয়া হবে না তা না। বিয়ার জন্য যা করতে হবে, সাক্ষী লাগবে, সাক্ষীর সামনে বলতে হবে আমি অমুককে বিয়ে করলাম, সে বললো কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। এটা এখন সাবধান থাকতে হবে। বর্তমানে ভারতে একটা আইন হয়েছে, একজন রায় দিয়েছেন, কয়েকজন দেখেছেন, যে যদি ছেলে মেয়ে উভয়জনার সম্মতিতে মেলামেশা করেছে, সহবাস করেছে, এটা প্রমাণ দিতে পারলেই বিয়ে হয়ে যাবে, সাক্ষী রাখবে না। তো এটা হচ্ছে একটা নতুন করে আইন করা হচ্ছে, এবং এটা আস্তে আস্তে যেহেতু ভারতে এটা পাশ হয়ে গেছে, এরপরে বাংলাদেশ তো সবসময় ওটাকে অনুসরণ করে, দাদাদেরকে অনুসরণ না করলে কেমনে হবে, বাপ দাদার অনুসরণ, তো দাদারা এটা করেছেন, তো নাতিরা কেমনে এটা করবে না, কিছুদিন পরে এটা তৈরি হবে দেশেও, এগুলো সোচ্চার থাকা। বাকি বিয়ের জন্য এটা খুতবা হওয়া সুন্না। আর আপনি যে চিঠি লিখেছেন যে আপনার বিয়ে ঠিক না হয়ে থাকে, তাহলে বিয়ে ঠিক করে দেবো ইনশাল্লাহ, এখানে মার্কাজে পড়াই দেবো, তাই বলবেন কেমনে বিয়ে পড়ায়, ঠিক আছে না? আর যে প্রশ্ন করে তার বিয়ে ঠিক করে আমাদের কাছে নিয়ে আসবেন, তাকে বিয়ে পড়াই দেবো ইনশাল্লাহ, সুন্না হবে। আপনার বিয়েগুলো মসজিদে পড়াবেন, যা ভালো, কারণ হচ্ছে এই যে সমস্ত কাজ এখন হলগুলোতে হয়, এগুলো বিয়ের সময় শয়তান হাজির হয়ে পায় 100, হ্যাঁ, অথবা শয়তান পালাইয়ে যায়, শয়তানি দেখলে শয়তান পালাইয়ে যায়। আমরা একটা বিয়ে গেলাম, তো যে ছেলে আমাদের একজন দিদি ভাই, তো দেখি যে মেয়ে লোকরা যে ব্যারিকেড দিয়েছে, এখন ওই একবার ধাক্কা মেরে মেয়েদেরকে ফেলাই দেয়, আবার এরা ধাক্কা খায়, আমরা দূরের থেকে দেখে রেখে পালাই চলে আসছে। এই ধাক্কা ধাক্কি এর কোনো বৈধতা আছে? কিসের বিয়ে এগুলো? হলে গেলে পরে দেখবেন বিয়ে বউ আর ছেলেকে একসাথে বসাই রেখে সাজাই গুজাইয়া, তো তারপরে কি করে ওটা আবার প্রজেক্টর দিয়ে দেখানো হয়, তার মানে বউ সবাই দেখো, এটা কি যে কোন ফটো জায়েজ করা হলো? এগুলো কুসংস্কার, এগুলো জায়েজ নেই, এই বিয়েতে যাওয়া জায়েজ নেই। হা যদি সহিভাবে বিয়ে হয় তাহলে না জায়েজ না, সেখানে যাওয়া সুন্না। একজন সাথী ভাই জানতে চেয়েছেন যে ভণ্ড পীর চরমনায় আমাদের এলাকায় আসবে, তাই আমি তাকে কিছু প্রশ্ন করতে সেই সহিভাবে যে সহিভাবে কিন্তু কি প্রশ্ন করব আপনার কাছে জানতে চাই। আপনি কি প্রশ্ন করবেন তাই যখন জানেন, আপনার প্রশ্ন করার দরকার নাই, কারণ আপনি প্রশ্ন করলে আপনাকে 10টা প্রশ্ন তা বসাই রাখবে, কাজে আপনি এই খামাকা প্রশ্ন করে আপনি ওখানে হস্তনাথ হবেন না, আপনি নিজেও অপমান হবেন আর আপনাকে তার হুদ্ধা দিলে অপমান হবে। যেখানে যার ক্ষমতা নাই সেখানে সেখানে যাবেন না, নিজে চেষ্টা করেন মানুষকে তার হুদ্ধা দেন, আগে নিজে বুঝবেন। একই বিছানায় একাধিক স্ত্রী নিয়ে থাকা যাবে কিনা? না, এটা যাবে না, এটা পশুত্বের স্বভাব, শরীয়তে বৈধ করা হয়নি। যাকাত আদায় না করলে ঈমান থাকে না, কিন্তু হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে সারা মারা গেলে তার অবস্থা কি? আপনার মশলা প্রথমটা ভুল, যাকাত আদায় না করলে ঈমান থাকে না কে বললো? যাকাত অস্বীকার করলে ঈমান থাকে না। আপনি হয়তো একটা হাদিসকে ভুল বুঝেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকাত যারা অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। একটা হচ্ছে যাকাত না দেওয়া, আর যাকাতকে অস্বীকার করা, এটা এক জিনিস না। যাকাত না দিলে কাফের হয় না, কিন্তু যাকাত দিতে অস্বীকার করলে, যদি বলি না এটা ফরজ না। আরেকটা হচ্ছে যে দেয় না, কিন্তু সে যাকাত ফরজ মানে দেয় না, তো তাহলে সে ফাসেক, তাকে বুঝাতে হবে যেটা আল্লাহর বিধান, এরপর অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর হজ যদি করার ক্ষমতা না থাকে তাহলে সেও কাফের হবে না, আর থাকলে হজ না হলে কাফের হবে না, বাকি হজ করা হচ্ছে হাদিসে বলা আছে। তা এরকম সতর্কতার জন্য যার উপর হজ ফরজ হলো অথচ সে করলো না, সে ইহুদি হয়ে মরলো না খ্রিস্টানের মরলো তা আমি জানি না, কাজে এখানে ইহুদি খ্রিস্টানে মরার আশঙ্কা আছে, আশঙ্কা বলছি ইহুদি খ্রিস্টান বলি নাই। আবু দাউদের হাদিসে শানের গুরুত্ব সম্পর্কে যে হাদিস বর্ণিত আছে সেটি কতটুকু সহি এবং এখানে হিজরত করা কতটুকু জরুরি দয়া করে এবারে জানাবেন সুমন। শানের উপরে হাদিস সহি হাদিস আছে, এর উপরে আমার লেকচার আছে, আপনি পারলে ওই লেকচারটা শুনবেন, যখন শানে হামলা হয় তখন ওই গ্রুপে লেকচার দিচ্ছিলাম সিরের উপরে। সহি হাদিস আছে, সুযোগ থাকলে আপনি গিয়ে অংশগ্রহণ করতে পারেন। এখন শিয়াদের সাথে যুদ্ধ হচ্ছে, একদিকে শিয়া আর নাস্তিক আর একদিকে মুসলিমরা আছে, কাজে এটা হক ওলামায়ে কেরাম দ্বারা তারা জিহাদ বলে ফতোয়া দিয়েছেন, আপনিও পারলে অংশগ্রহণ করতে পারেন, যাওয়ার জন্য সুযোগ আছে। তুরস্ক যেতে পারলে ওখান থেকে যাওয়ার সুযোগ আছে, যারা যেতে চান তুরস্ক যেতে পারেন, তুরস্ক গেলে ওখান থেকে যাওয়ার ব্যবস্থা আছে। ইসলামের দৃষ্টিতে বাচ্চা না নেওয়ার কোনো পদ্ধতি আছে কিনা, বাচ্চা না নেওয়ার পদ্ধতি নাই, কোরআনে বলা আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাকিন, তোমরা খাদ্যের ভয়ে সন্তানদের হত্যা করো না, ইন্না কাতালাহুম কানা খিফান কাবীরা। এখন রইল যে না হত্যা করছি না, আগের থেকে বন্ধ করেছি, সেটা কোরআনের বারো পারা প্রথম আয়াতে দেখবেন, সেখানে বলা আছে কেন আপনি করছেন, রিজিকের অসুবিধার কারণে। কোরআন বলছে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই, সুতরাং রিজিকের জন্য জায়েজ নাই। এখন হলো যে রিজিকের জন্য না, বাস্তব সমস্যা আছে, হয়তো সন্তান নিলে আরেক সন্তান মরে যাবে বা অপারেশন করতে করতে বাচ্চা কয়েকটা হয়েছে এখন অপারেশন করে মারা যাবে, এটা যদি ইমানদার ডাক্তার বলে এবং বাস্তব সমস্যা হয় তো সেক্ষেত্রে কেবলমাত্র অস্থায়ীভাবে কোনো ব্যবস্থা নিতে পারেন, স্থায়ীভাবে সন্তান বন্ধ করে দেওয়া কোনো ক্রমে জায়েজ নেই। একসময় দেখেন না বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি জানি নাম, আলতাফ হোসেন চৌধুরী, হ্যাঁ বাচ্চা বলে একটাই ছিল, এক সন্তান যথেষ্ট, গেল দুপুর মরে, তারপরে কি হলো এখন, তারপরে যে এখন জানি কি হচ্ছে এই এলাকার এমপি কে, হ্যাঁ ওটার তো গেছে না সব, তো এই জন্য এগুলো আল্লাহ দেখাই দেয় মাঝে মধ্যে। অনেকে জিজ্ঞেস করে যে আপনারা যে দাওয়াতের কাজ করেন আপনাদের ইমামকে, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কাফেলা পাঠালে ইমাম নির্ধারণ করে দিতেন, আর আপনাদের ইমাম নেই, আমাদের ইমাম আছে, এটা বহুবার আমি এখানে ঘোষণা করেছি, আপনি ওই ঘোষণাগুলো শুনে নেবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আচ্ছা অনেকে আছেন আমি এখান থেকে যাওয়ার পরে ব্যক্তিগত কথা বলে বাসার ব্যক্তিগত কথা না এখানেই বলেন আপনারা, অসুবিধা সবাই শুনলো, দেখা যায় প্রশ্ন উত্তর শেষ করলাম, আমার সে প্রশ্ন তো প্রশ্ন উত্তর তো শেষ করার জন্য এখানে বসছি, এরপরে আর কোনো প্রশ্ন হবে না, যদি কারো প্রশ্ন থাকে এখানে লিখিত জানাবেন,